بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته اي بھائی پرشنو کرے چھن جدی کنو لوگ مارا جائے تاہلے تار چطر پاسے بوشے با تار پاسے بوشے قرآن پڑا جابے کی এরকম আমাদের দেশে প্রচলিত আছে বা বিভিন্ন জায়গায় প্রচলিত আছে, কিন্তু এর কোনো প্রমাণ নেই। এ থেকে দূরে থাকা জরুরি, কারণ কোনো আমল আমি করতে হলে আমলের পক্ষে দলিলের পূর্ব। আবার মৃতকে সামনে রেখে কোরআন পাঠ পাঠ পাঠ পাঠ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা তো এ কাজ করলেন, কারণ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে তিনি তো এর বেশি হকদার। তো সাহাবায়ে কেরাম তার পাশে বসে কোরআন পড়েছেন বলে কোনো প্রমাণ নাই, আর যে কোনো আমল করার জন্য দলিলের প্রয়োজন। যে কোনো আমল আমি করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। কেউ যদি কোনো আমল করে যে আমল এর পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার নির্দেশ নাই, অর্থাৎ কোরআন সুন্নায় তার প্রমাণ নাই, তাহলে সে আমল আল্লাহর দরবারে কবুল হয় না। সে আমল আমলটি অগ্রাহ্য, আল্লাহর দরবারে কবুল হয় না। তাই এই যে সমাজে প্রচলিত কোনো ব্যক্তি মারা গেলে চতুর্পাশে বসে কোরআন তিলাওয়াত করে, এর কোন প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের থেকে নাই, এই সব পরবর্তীতে বের হয়েছে। তো এগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে, সব রকমের বেদাতি কাজকর্ম থেকে দূরে থাকতে হবে। যে কোনো কারণ আমল করার জন্য, এটি আবার সবাইকে খেয়াল রাখা দরকার, আমল করার জন্য দলিলের আমল সালে আপনি করলেন এর পক্ষে দলিল, দুনিয়াদারির জন্য দলিলের প্রয়োজন নেই। তবে যেটা মানা ওটা থেকে বাঁচি, দুনিয়ার কাজকর্ম আমরা ব্যবসা বাণিজ্য থেকে করি আসল হলে হালাল, কিন্তু যেসব ক্ষেত্রে মানা এসেছে ওগুলি থেকে আমরা দূরে থাকবো। খাবার দাবার হালাল, কিন্তু যেটা যেসব ক্ষেত্রে মানা এসছে ওগুলি থেকে দূরে থাকবো। আর আমলের জন্য দলিল, প্রথম হচ্ছে দলিল, আমলের জন্য শর্ত হলো দলিল থাকা। দলিল না থাকলে আপনি আমল করতে পারবেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি এমন আমল করো যে ব্যাপককে আমাদের নির্দেশ নেই, সে আমলটি মারদুদ, গ্রহণযোগ্য নয়, বাতিল। তো আমাদের কি সেদিকে সবসময় খেয়াল রাখা দরকার, কোনো আমল করা যাবে না যদি দলিল না থাকে। কেউ কেউ বলে, কোনো কোনো সময় মানুষ বলে, কি ভাই আপনি কি বলছেন, আপনি দেহান্ত এটা কিরকম না যায়, কিরকম বিদাত। আমার কথা হচ্ছে এটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমল তুমি করতে পারবে না, তাই আমলের জন্য দলিলের প্রয়োজন। দলিল নাই এই আমল করা যাবে না, এটা হলো বিদআত। আল্লাহ আমাদের সকলকে সব রকমের বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।